জানে না তো নাগা, জানে না তো ঠিকোড়া, জানিবাকু ইচ্ছা হুয়ে তু চিহ্না কি অজানা। সবুদিন পাই মো জীবনে আসিছিল কিছু দিন পাই একা করে চলে গলু সবুদিন পাই। জানে না তো নাগা, জানে না তো ঠিকোনা, জানিবাকু ইচ্ছা হুয়ে জোড়া জানে না তো নাগা, জানে না তো ঠিকোনা, জানিবাকু ইচ্ছা হুয়ে তু চিহ্না কি অজানা। জানে না তো নাগা, জানে না তো ঠিকোনা, জানিবাকু ইচ্ছা হুয়ে তু চিহ্না কি অজানা। মো জীবনে আসি দিন পাই একা করি চালি গলু সবুদিন পাই।